काले पड़लो पुनर छाया ताहर कथा बोली ताहर कथा बोलते बोलते नाव दौड़ाया चोली ताहर कथा बोली ताहर कथा बोलते बोलते नाव दौड़ाया चोली সোনার কন্যা মেঘ বরণ কেশ ভাগি অঞ্চলে ছিল সে কন্যার দেশ দুই চোখে তার আহারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার আহারে কি মায়া নদীর জলে পড়লো